الرحيم ولو هلك أحدهما وتعين لازم البيع فيه بثمنه والتعين الآخر أمانة يمتنع الرد بالتعين ولو هلك جميعا معا يلزم نصف ثمن كل واحد منهما لشراء البيع والأمانة فيهما ولو كان فيه خيار الشرط له أن يردهما جميعا ولو مات من له الخيار فلوارثه أن يرد أحدهما لأن الباقي خيار التعين للاختلاف ولهذا إلا يتوقت لا يتوقت في حق الوارث فأما خيار الشرط لا يورث وقد ذكرناه من قبل মশাল আগে মশালা শেষ হয়েছিল কাজাফিল আর বাড়ি খেয়ারে তাইনের ক্ষেত্রে বলছিল যে যদি দুইটা বা তিনটা হয় তাহলে খেয়ারে তাইন এটার মধ্যে যায় চাইনের মধ্যে খেয়ারে তাই যায় নাই আর ইয়াসান দুইয়ের মধ্যেও খেয়ারে তাইন যায়জ না হওয়া উচিত ঠিক তিনের মধ্যেও না যায় হওয়া কিন্তু আমরা খেয়ারে তাইটা এটা যেমনিভাবে শরীয়তের মাঝে খেয়ারের শর্তকে জরুরতের কারণে প্রয়োজনের কারণে হাজতের কারণে রাখা হয়েছে এই কারণে খেয়ারে তাইটারও হাজত আছে প্রয়োজন আছে যেহেতু হাজত আছে এই জন্য এই জায়গার মধ্যে আমরা খেয়ারে তাইনের অনুমতি দিচ্ছি খেলাপি কিয়াস অর্থাৎ স্টেশন আর এই হাজতটা এটা তিনটার মধ্যেই পূরণ হয়ে যায় কারণ এন আউলা আদনা আউসাদ এই তিনটা পাওয়া এরপরে আর হাজত থাকে আর কিয়ারে তাইনের মধ্যে একটা তো হলো হাজত আর একটা হলো মুফসিল আল মুনাজানা হতো হাজত থাকতে হবে আর মুফসিলাল মুনাজানা যদি গাইরে মুফসিলাল মুনাজা তাহলে ওই জায়গার মধ্যে খেয়ারের শর্তের জায়েজ আছে এহানা মুসান্নিফ রহমাতুল্লাহ আলাই এই জায়গার মধ্যে বলতেছেন ওয়াকাজা ফিল আরবাই তাইনের মধ্যে একটা তো হলো হাজত আর দ্বিতীয় হলো যে বায়ের মধ্যে জেহালত যদি মুজিলাল মুনাজা হয় তাহলে ওই বাই ফাসিদ হয় কিন্তু এখানে যে জেহালত নবিত মজহুল চার তিনটা হওয়ার কারণে মাল্লাহুল খিয়ার যে আছে সে এটার মধ্যে তো আর কোনো চুচেরা করবে না কারণ সে তো দিয়ে দিছে তিনটা যে কোনো একটা নেওয়ার জন্য তাহলে জেহালত মুবি হইলেও এটা মুফজিলাল মুনাজা না কাজাফিল আর ভাই চারটের মধ্যেও যে হালত যেটা এটা মুজিল আল মুনাজা না ইল্লা আনাল হাজাতা ইলাইহা গায়রু মুতাহাক্কাক কিন্তু চারটের মধ্যে হাজত মুতাহাক্কাক নাই অর্থাৎ ওইখানে প্রয়োজন নাই হাজত নাই কারণ হাজত তো তিনটার মধ্যে কি হয়ে যেতেছে পুরা হয়ে যেতেছে তাইলে আমরা বলছি খেয়ারে তাইনের জন্য হ্যাঁ একটা হলো হাজত তৃতীয় আর দ্বিতীয় নম্বর চাইলে মধ্যে মুজিলাল মুনাজা তো নাই কিন্তু হাজত নাই চাইলে মাঝে মুজিলাল মুনাজা নাই চারটা রাখলেও যে কথা তিনটা রাখলেও এই কথা দশটা রাখলেও এই কথা মুজিলাল মুনাজা নাই কিন্তু চাইলে মধ্যে হাজত নেই কারণ হাজত তিনের মধ্যে কি হয়ে গেছে পূরণ হয়ে গেছে ইল্লা আন্নাল হাজাত ইলাইহা গায়রু মুতাহাক্কাক হ্যাঁ চার মেয়ে হাজত গায়রু মুতাহাক্কাক ওয়ার রুকসাতু সুবুতুহা বিল হাজা আর এই খেয়ারে তাই এই সাবেত হওয়ার ক্ষেত্রে অনুমতিটা দেওয়া হয়েছে হাজতের জায়গায় অনুমতিটা দেওয়া হয়েছে কোন জায়গায় হাজতের জায়গায় আর এই জায়গার মধ্যে চারের মধ্যে হাজত নাই। ওয়াকাউনুল জিহালা গাইরু মুফজিয়াতিন ইলাল মুনাজা, তাহলে অনুমতি দেওয়া হয়েছে সুবুতু হাবিল হাজা। একটা হইল যে কেয়ারে তা আইনটা সাবেত হবে হাজতের কারণে, আর দ্বিতীয় হইল ওয়াকাউনুল জিহালা গাইরু মুফজিয়াতিন ইলাল মুনাজা, আর জেহালতটা এটা মুফজিলাল মুনাজা না হইতো। একটা হইলো হাজত মুতাহাক্কা করতে হবে, দ্বিতীয় হইলো যে হালত এমন হইতে হবে যেটা মুফজিলাল মুনাজা না, এটা খেয়ারে তা আইনের জন্য এটা কি শর্ত। ফালা তাসবুতু বি আহাদি, সুতরাং একটা যদি পাওয়া যায় তাহলে খেয়ারে তা আইন সাবিত হবে। একটা পাওয়া গেছে এই জায়গার মধ্যে যে ইয়া মুফজিলাল মুনাজা না, একটা পাওয়া যাইতেছে চাইরের মধ্যে মুফজিলাল মুনাজা না, কিন্তু হাজত তো নাই। খেয়ারে তা আইনের জন্য দুইটা জিনিসের শর্ত আছিল, একটা ছিল হাজত আর একটা ছিল মুফজিলাল মুনাজা না হইতে হবে। তো এখানে তো মুফজিলাল মুনাজা নাই, একটা একটা শর্ত পাওয়া যাবে, কিন্তু হাজত তো পাওয়া যাইতেছে। সুতরাং কালা তাসবুতু বি আহাদিহি, একটার দ্বারা হ্যাঁ খেয়ারে তা আইন কী হবে না সাবিত হবে। যেমন যে আইনের সাথে সাথে খিয়ারের শর্তে শর্ত আরোপ করা, অর্থাৎ যে জায়গার মধ্যে খিয়ারে তা আইন থাকবে ওই জায়গার মধ্যে খিয়ারের শর্ত থাকতে হবে। অর্থাৎ শুধু খালি এই কথা বলতে হবে না আমি তিন দিনে এটা তাইন করবো, এই দুইটার মধ্যে একটা তাইন করবো, তো এই জায়গার মধ্যে খেয়ারে সত্যও থাকতে হবে। অর্থাৎ তিন দিনের মধ্যে তাইন করবো এবং নিমু না না নিমু এটা জানো, এটা কেউ কেউ বলছে, এটার উপর সত্য না। ওয়াকিলা লা না, ওয়াকিলা লা সুম্মা কিলা ইউস্তারা তু আইয়া কুনা ফি হাজা লাক খিয়ার সত মা খিয়ার তাইন। তো এখানে মুসান্নেব সাহেব এতাত বিদ্যিতেছেন যে জামিউল কবিরের মধ্যে খিয়ারের শর্ত এই জায়গার মধ্যে উল্লেখ করা হয়নি, শুধু খিয়ারে তা আইনের কথাই বলা হয়েছে। কিন্তু জামিউল সগীরের মধ্যে খিয়ারে তা আইনের সাথে সাথে খিয়ারের শর্ত উল্লেখ থাকতে হবে এই কথা বলা হয়েছে। সাহেব হাদায় দুইটা রেওয়ায়তের মধ্যে একটার মধ্যে শর্তের কথা বলা হয়েছে আরেকটার মধ্যে শর্তের কথা বলা হয়নি, তাত বিদ্যিতেছেন যে জামিউল সগীরের মধ্যে যে খিয়ারে তা আইনের শর্তটা খিয়ারে তা আইনের সাথে সম্পৃক্ত করার কথা বলা হয়েছে, এটা আসলে এটা এতে ফাঁকান বইলে ভালো, এটা এতে ফাঁকান ওই জায়গার মধ্যে উল্লেখ করা হয়েছে যে কেউ খিয়ারে শর্ত করছে খেয়ারে তা আইন সহ বা খেয়ারে তা আইন করছে খেয়ারে শর্ত সহ, তো এই যে খেয়ারে আসলে এখানে খেয়ারে তা আইনের কথাটা বলাই উদ্দেশ্য, আর এতে বাকি এটা এই জায়গার মধ্যে উল্লেখটা হয়ে গেছে। তাই কোন জিক্রু আলা হাজ আলী হতে পারে, এই যে দ্বিতীয় হতে পারে, অর্থাৎ এখানে তো খেয়ারে শর্তর উল্লেখ নাই জামিউল কবিরের, এতে বার সে হোগা বেফাকান লা সত্তান, এতে ফাঁকান হে না কি শর্ত কে তোর পর হে কে খেয়ারে তাইন কে সাথ খেয়ারে শর্ত কা হুন ওয়াইজা লাম ইয়াজকুর খেয়ারু শর্ত, এম যদি খেয়ারে শর্ত উল্লেখ না করে লাবুদ্দা মিন তাওকিত খিয়ারি তাইন, যদি খিয়ারের শর্তের সাথে খিয়ারি তাইনের সাথে সাথে খিয়ারি শর্ত উল্লেখ করে বলা তাহলে তো তিন দিনে হেনে আইসেই গেছে, তিন দিনের মধ্যে আইসেই বলবে। কিন্তু যদি শুধু খালি খিয়ারে তাইন জামি কাবীরের বর্ণনা অনুযায়ী যদি খিয়ারে তাইন করে তাহলে এই জায়গার মধ্যে তাওকিত করতে হবে। তার অর্থ হলো কি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো খিয়ারের শর্তের মধ্যে সময় কয়দিন নিচ্ছেন, তিন দিন। সাহেবাইনের সময় নিচ্ছেন মুদ্দতে মালুমা, মুদ্দতে মালুমা যতদিন ইচ্ছা ততদিন, অনেক কাজের মাঝে অনেক ধরনের প্রয়োজন পড়ে। তো এই জন্য যদি শুধু খালি খিয়ারে তাইনের কথা আসছে, খিয়ারের শর্ত সাথে উল্লেখ না থাকে, তাহলে ওই জায়গার মধ্যে খিয়ারে তাইনের মধ্যে তাওকিদ করে নিতে হবে, অর্থাৎ অর্থ নির্ধারণ করে নিতে। ওয়াইজা লাম ইয়াকু লাম ইয়াজকুর খিয়ার লাবুদ্দ মিন তাওকিত খিয়ার মিন তাওকিত খিয়ার তাইন, তো খিয়ারে তাইন কো মুআক্কাদ করনা জরুরি হে বিসালাস ইনদাহু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি নজদি ওয়া বি মুদ্দাতিন মালুমা আইয়াতুহা কানাত ইনদাহু, আর জিতনা ভি মুদ্দত চাহিয়ে এই মুদ্দতে মালুমা হোনা চাই, ওয়া বি মুদ্দাতিন মালুমা আইয়াতুহা ইস্তারা সাওবাইনের এবারত আসছে, আর কোনো কোনো নুস্কার মাঝে এবারত আসছে উমান ইস্তারা আহাদুস সাওয়াই, ইস্তারা আহাদুস সাওয়াই দুই কাপড়ের থেকে একটা কিনছে, আর এই ইবারতটা সহি বেশি। আর যে জায়গার মধ্যে এই কিতাবের মধ্যে যেটা আসছে ইস্তারা সাওবাইনি এটা আসলে মাজাজান বলা হয়েছে, এটা কী বলা হয়েছে মাজাজান, কুল বইলা জুজ মুরাদ নেওয়া হয়েছে, কুল বইলা তাহলে যেটা হালাক হয়ে গেছে এটা তার কপালে জিটে গেছে, বা যেটা আয়াতদার হয়ে গেছে এটাই তাকে নিতে হবে বিশ্বামান, ওই যত টাকা মূল্য নির্ধারণ করা হয়েছিল অত টাকা। ওয়া তাআয়না আখার বিল আমানা, আর যেটা আছে যেটা রয়ে গেছে এটা আমানতের জন্য তাইন হয়ে গেছে, কারণ দুইটার মধ্যে একটা তো আমানতি লিমতিনা ইজর দিবি তাই, কারণ আয়াতদার হওয়ার কারণে ওই একটা ওইটা কি করা ফেরত দেওয়া কি হয়ে গেছে অসম্ভব হয়ে গেছে, এই কারণে এইটার মধ্যে ভাই ওয়াজেব। আর ওইটা হলো হালাকা জামিয়ান মা দুটাই কি হয়ে গেছে, আলাক হয়ে গেছে। ইয়া যে মহনিস সামান করলি ওয়াহিদ, তাহলে এই সুরতের মধ্যে প্রত্যেকটার নিশ্চয় সামাল তার উপরে কি হবে লাজিম, তার নাই কি ওরা একটাই হবে, প্রত্যেকটার নিশ্চয় সামান লাজিম। কারণ হইল এখন দুটা কি হয়ে গেছে হালাক, দুটা হালাক হয়ে গেলে হালাক হওয়ার কারণে এখন এখানে আমানত এবং ভাই এই দুটা একই সাথে আছে। এখন যখন একই সাথে আসছিল তা ওলা হালাকা জামিয়ান মান ইয়াজামু নিসফু সামানি কুল্লি ওয়াহিদিন মিনহুমা, যদি হালাক হইত তাহলে ওইটার ভাই তার জন্য লাজিম হয়ে গেছিল না, এখন দুইটা হালাক হয়ে গেছে। আর দুটা হালাক হওয়ার কারণে এখন ভাই তো দুইটার মধ্যে লাজিম হবে না, ভাই একটার মধ্যে লাজিম হবে না, এখন কোনটার মধ্যে লাজিম হবে, হালাক তো দুটাই হয়েছে। দুটার প্রত্যেকটাই আমানতে আবার প্রত্যেকটাই বাইরও, কারণ সই হয়েছে, কারণ নির্ধারণ করার আগ পর্যন্ত এটাও বাইরের মাঝে অন্তর্ভুক্ত, এটাও বাইরের মাঝে, এটাও আমানতের মাঝে অন্তর্ভুক্ত, এটাও আমানতের মাঝে। তাহলে একটার মাঝে তো বাইরে আজেন হয়েছে, কিন্তু সামান দিতে হইব প্রত্যেকটার অর্ধেকটা অর্ধেকটা করে। কারণ হলো যেমন দুটা হালাক হওয়ার কারণে আমানতের একটা না হালাক হয়েছে, কিন্তু আমানতের যে একটা হালাক হয়েছে যেটা মধ্যে ভাই আপনি লাজিম করতেছেন সেটাও তো হইতে পারে। সুতরাং দুটার থেকে নিষ্প নিষ্প আইসা সে এইটার মধ্যেও তো আমানত আছে, এইটার মধ্যেও তো আমানত আছে, এইটার মধ্যেও ভাই আছে, এইটার মধ্যেও ভাই আছে। তাইলে এখন যেহেতু দুটা হারা গেছে আপনি তো নির্ধারণ করতে পারতেছেন না, যখন নির্ধারণ করতে পারতেছেন না এখন এইটার অর্ধেক এইটার অর্ধেক সামান আপনার জরিমানা দিতে হবে, ঘুরিয়া এক একটার একটারই দিতে হবে, আরেকটা তো আমানতের, এটা তো আমানতের তো আর কোনো কিছু দিতে হবে না। এটা কি অলা হালাকা জামিয়ান মা, আগের দুনু একসাথে হালাক হয়ে যায় যেমন হুনিস সামান করলে ওয়াহিদ মিন হুমা লিসুইউল বাই ওয়াল আমানা, বাই আর আমানত উন দুনু মে হ্যাঁ মুসাহুনি তো আছে একসাথে নি ফিহিমা ওয়ালাউ কানা ফি খিয়ারুস শার্ত লাহু আইয়ারুদ্দহুমা জামিয়ান ওয়ালাউ কানা ফিহি খিয়ারুস শর্ত, আর যদি এটার মধ্যে থাকে খিয়ারের শর্ত থেকে থাকে লাহু আইয়ারুদ্দহুমা জামিয়ান, তাহলে মুস্তারির জন্য এটা এটা আগে এই মাসালার সাথে সম্পৃক্ত না, এটা টোটাল মশালার মধ্যে এটা সম্পৃক্ত। টোটাল মশালা মানে কি যে শুধু খেয়ারে তাইনের সুরতের মধ্যে এই মশালার দিব, এখন যদি এই জায়গার মধ্যে খেয়ারে তাইন এবং খেয়ারের শর্ত উভয়টা একসাথে আরোপ করে থাকে, এখন আরোপ করার পরে সে তো আনছে দুইটা, তাইনের কারণে একটা নির্ধারণ করার অধিকার আছে, কিন্তু খেয়ারের শর্তের কারণে উভয়টারে ফেরত দেওয়ার অধিকার আছে। খেয়ারের শর্ত থাকলে উভয়টারে ফেরত দিতে পারে না, এটাই কইতেছে ওলাও কানা ফি খিয়ার শর্ত, খিয়ারি তো আইনের সাথে সাথে যদি কি থাকে খিয়ারে শর্তও থাকে, লাহু আইডিয়ার উদ্দাহুমা জামিয়া তো মুস্তারি কে লিয়ে জায়েজ হয় কে দুনু কো কিয়া করে এহেনে আয়েব টাইবের কোনো বিষয় নেই, এহেনে মানে খেয়ারে তা আইনের ক্ষেত্রে এই সমস্যাগুলি হইলে তাহলে জরিমানা বা টাকা এইভাবেই করি, বাকি আমানতে যেটা হারা হয়েছে এটার খেয়াল আমানত রাইজ না, হ্যাঁ বিধান হলো যে আমানতের সম্পদ যেটা হালাক হবে এটা জামানত হবে, যদি যে আমি যার কাছে আমানত রাখা হয়েছে তার নিজস্ব কোনো ইচ্ছাকৃত তাসরুফ ইচ্ছাকৃতভাবে সে যদি এটাকে নষ্ট না করে থাকে, তার অনিচ্ছায় যদি ইনকম হয় তাহলে এটা আমানত যদি হালাক হয় তাহলে ওই ক্ষেত্রে আমানালা ওলাও কানা ফি খিয়ার শর্ত লাহু আইয়ার দুমানে ওলা মা তামাল্লাহু খিয়ার, খেয়ারে তাই এখানে খেয়ারে তাই খেয়ারের দ্বারা আমরা দেবো কি খেয়ারে তাই যার আছে তো বেলা কি হয়ে গেছে বুঝে গেছে, ওলা মা তামাল্লাহু খিয়ার আগার জিসকে লিয়ে খেয়ারে তাই হে আগার ও মর যায় পালি ওয়ারিস হি আইয়ার তা আহাদুমা তো উনকে ওয়ারিস কে লিয়ে যায় সে কে উন দুনুমে সে এক ও কিয়া করে রদ করে লিয়ানাল বাকিয়া খিয়ার তাইন লিল ইখতিলাফ কয় খিয়ার আগেও কিন্তু এই মাসালা ইশারাতন বইলে আসা হয়েছে যে খিয়ারে তাইনটা এটার অধিকার দেওয়া আছে অধিকার ওয়ারিসিনদের কাছে যাইতে পারে কিন্তু ওয়ারিসিনদের কাছে যে যায় এটা বরাসাত হিসাবে যায় এটা কিসের জন্য তাইন করার জন্য নির্ধারণ করার জন্য অর্থাৎ গায়ের মিলকিয়তের সাথে হ্যাঁ ওয়ারিসিনদের মিলকিয়ত খলতমলত হয়েছে না মুরেসের মিলকিয়ত খলতমলত আছে এই মুরেসের মিলকিয়তরে ইয়া করার জন্য পৃথক করার জন্য এই খেয়ারে তাইনটা তাদেরকে দেওয়া হয়েছে বরাসত দেওয়া হয় নাই বরং খলতমলতের থেকেই কি করার আচ্ছা ওলা মা তামাল্লাহু খিয়ার আগার মর যায় জিসকে লিয়ে খেয়ারে তাইন হে ফালি ওয়ারিসিহি আইয়ার মিলকিয়ত আর গায়ের কে মিলকিয়ত ইখতিলাফ হোনে কি ওয়াজহ সে উসকে লিয়ে খিয়ার বাকি হ্যায় তাইন বাকি এই কারণে তো খিয়ারে তাইন এটা বড় সাথ হিসাবে যদি আসতো তাহলে তো খেয়ারে তাইনটার যে মুদ্রত আছে তিন দিন কারণ আগেও বলে আসা হয়েছে যে খেয়ারে তাইন যদি এককভাবে করা হয় তাহলে তিন দিন অথবা সাহেব আইনের মাসলা অনুযায়ী মুদ্রতে মালুমা করতে হবে এখানে যদি ওয়ারে সিনদের দিকে খেয়ারে তাইনের অধিকার আছে তাহলে এখানে যদি বরাসাত হিসাবে পাইতো তাহলে তিন দিনের মধ্যে তাদেরই কথা বলতে হইত এটা বরাসাত হিসাবে আসে না ইস হিসাবে আসে না বরং একতলাতে মিল্কে গায়ের একতলাতে মিল্কিহি আর মিল্কিল গায়ের তার মিল্কিয়তকে গায়ের মিল্কিয়তের থেকে ইয়া করার জন্য একতলাত হওয়ার কারণে এটাকে চিহ্নিত করার জন্য এই অধিকারটা আসছে এই জন্য এটা এই জায়গার মধ্যে ওই সময়টা তাইনের যে আসিল এটা এখানে থাকতো না ওয়ালিহা জালায়া তাওয়াক্কাতু ফি হকিল ওয়ারিস ওয়ারিসকে হক নিয়ে এ মুতাওয়াক্কাত নেই ও গাড়ি তিন দিনের মধ্যে তা বলতে হবে আম্মা খিয়ারু শর্ত লাই বাকি খিয়ারের শর্ত যেটা এটা ওয়ারাসত হয় না খিয়ারে তা আইন তো এই যে এই একটা সুরতের মধ্যে আমরা বলছি কিন্তু খিয়ারের শর্তে ওয়ারাসত ওয়াকাদ যাকারনাহু মিন কাবল আর উসকা জিকির নে সে পহলে ومن اشترى دارا على انه بالكيار فبيع الدار الاخرى الى جنبها فاخذها بالشفاء فهو رد لان طلب الشفعه يدل على اختياره الملك فيها لانه ما ثبت الا لدفع ضرر الجوار وذلك بالاستدامه فيتضمن ذلك سقوط الكيار سابقا عليه فيثبت الملك من غير وقت الشراء فتبين ان الجوار كان ثابتا وهذا التقرير يحتاج اليه لمذهب ابي حنيفه خاصه অমান ইস্তারা দার এক বেদায় গর্বিত তিন দিনের খেয়ারে এরপরে চুপ রয়েছে কিছু কয় নাই বাইরে যে আমি নিলাম নিলাম না, এই জাতীয় কিছু পাই না। এই কেয়ারের টাইমের মধ্যে হ্যাঁ জমি এই ঘরের সাথে আরেকটা ঘর বা আরেকটা জায়গা দিচ্ছি, সে হককে সুফা দেওয়া। আর হককে সুফা দেওয়া হইল যে কেউ যদি কোনো স্থাবর সম্পদ এই জাতীয় বিক্রি করে তাহলে তার পাশের সম্পত্তি যে থাকে সেই ব্যক্তি যে ব্যস্ত আছে ওই ব্যস্তার প্রথম নম্বর দায়িত্ব হইল যে তার পাশের ব্যক্তিকে বলা যে ভাই আমি কিন্তু আমার জমি বেচে বেড়াইতেছি, তোমার যদি কোনো কভার থাকে কেনার থাকে তাহলে কিনতে পারো, রেট এই দেয়া মার্কেট দর অনুযায়ী গেছে। এটা কছাড়া যদি বিক্রি করে ফেলা তাহলে ওই যে প্রতিবেশী যে থাকে তার এই অধিকার আছে যে সে যে আরেকজনের কাছে বেচছে সে হককে সুফার দাওয়া করবে, কাজীর কাছে। এই বেটার কাছে তো কুয়ে লাভ নেই, কারণ হে তো তার পাশ কাটায় গেছে। আর যদি কুয়ে ভাই হয়ে যায় তো ভালো কথা, না হইলে তাহলে বিচার কাজীর কাছে চলে যায়। কাজীর কাছে যাওয়ার পরে কাজী এটা ফায়সালা করবে, এটা হলো হককে সুফার দাওয়া। যে বেটা খেয়ারের উপরে ঘর কিনছে, কেনার পরে তার পাশের ঘর যেটা বিক্রি হইতেছে সেটার মধ্যে হককে সুফার দাওয়া করবে। তাইলে বোঝা গেল যে সে যে খেয়ারের উপরে কিনছিল তার খেয়ারটা সাকেত করে দিচ্ছে, তার তুই আগের তাই কিনে ফেলাইছিস, তার এই খেয়ারটা এই জায়গার মধ্যে নেই। ওমানিস তারা দারানহুবিল খেয়ার কিসি নেই খরিদায় গর ঈশ্বরপর কে উসকে লিয়ে তিন দিন কা খেয়ার হে পাবিয়া দারান উফরাইলা জাম্বিহা বস উস ঘর কে পাঁচ দূসরা এক ঘর বেচা গিয়া পাখা সা হা বিশুফা উস ঘর কো হকে সুফা কে দাওয়া সে লে লিয়া। তো এ পহলে বাই প্রথম ঘর যেটা কিনছিল ওইটা কেনার উপরে সম্মত যে এটা বুঝাচ্ছে পাওয়া রেজান এ বায়া ওয়াল পর রাজা রাজামন্দি হুনিকা দলিল কই কেন ইয়া না তলা বা সুফা ইয়া দুল্লু আলা ইখতিয়ারি হিলি ইহা হককে সুফা দাওয়া করা এইটাই দালালত করে যে গড়ের সাবেকের মাঝে সাবেক গড়ের মাঝে তার মিল্কিয়ত আছে। লিয়ানা তলাবা সুফা ইসলেকে হককে সুফাটা দাওয়া করে না ইয়াদুল্লু এ দালালত করতে হয় আলা ইখতিয়ারি হিল মিল্কি ফিহা উস গরকে আন্দর উসকা মিল্কিয়ত এখতিয়ার কর নেব। লিয়ানা হুমা সাবাতা ইসলেকে হককে সুফা সাবেত নি হতা হয় ইল্লা লিদফর লিদফি দরর জওয়ার জওয়ার কি দরর কো দফা করনে কে লিয়ে, তাহলে সে জওয়ার না হইলে তো আর তার দরর দফা করার কোনো সুরত যাওয়ার হবে আর যাওয়ার হইলে তখন সুফার দেওয়া হবে। না তাহলে বুঝা যাবে যে তার ইস্তিদামাত অর্থাৎ স্থায়িত্ব যেটা এটা তার হয়ে গেছে। সুতরাং এইটাই বুঝা যাবে, এটা বুঝা এর দ্বারা বোঝা যাবে যে তার উপরে যে প্রথমে যে তিন দিনের খেয়ার নিছিল এটা কি হয়ে গেছে সাকেতে সুকুতাল খেয়ার সাবিতা না লাগে উসবর যো পহলে খেয়ার তা ও সাকে পায়াস বুতুল মিল্কু মিন ওয়াক্ত সিরা। সুতরাং ওই দাঁড়ে আওয়ালের মধ্যে তার মিল্কিয়ত সাবিত হয়ে যাবে ওক্তে সিরা থেকে তিন দিনের খেয়ারের যে মুদ্রতা ছিল যা থাকবে তাতাবাই জানান্নার জওয়ার কেন তার তাহলে সাবেত হবে যে সে তার প্রতিবেশী ছিল। ওহাজ তাকরির ইহতাদ ইলাইহি মাযহাবি আবি হানিফা খাসা এই এই তাকরিরটা বিশেষ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী করা জরুরি। তার অর্থ হইল কি যে এই জায়গার মধ্যে যদি তার খেয়ার সাকেত না করি খেয়ার যদি সাকেত না করা হয় তাহলে এই জায়গার মধ্যে ইমাম আবু হানিফার মাসলা অনুযায়ী হককে সুফার দাওয়া করতে পারে না, কারণ খেয়ারের টাইমের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসলা অনুযায়ী মুবির মধ্যে উস্তারি কী করে না মিল্কিয়ত অর্জন করে না, যদিও সাহেবানের মাসলা অনুযায়ী কী করে ফেলায় মুস্তারির মিল্কিয়ত আয়া যায়। এই জন্য বলতেছে যে এই তাকরিরটা অর্থাৎ খেয়ারটা যে সাবেত করা না খেয়ারটাকে বাতিল করা এই তাকরিরটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী করা বিশেষভাবে জরুরি, অন্যথায় তার খেয়ারও সাকেত করলেন না তার হকের সুফারকেও সাকেত করলেন না, অর্থাৎ ঠিক রাখলেন, এটা হবে না। হকের সুফারে যদি ঠিক রাখেন তাহলে তার খেয়ারকে সাকেত করতে। ওই দস্তারা জুলানি গুলাম নালান মাহুমা বিল খেয়ার পাড়া দিয়া দুমা পালাই সালি লাখারি আগিয়া দুদাহু ইন্দা আগিয়া নিবা ও কালা লাহু আগিয়া দুদাহু আলা হাজাল খিলাফ খেয়ার লাই দিও খেয়ার দিয়া। ওই দস্তারা জুলানি দুইজনে মিলে একটা গোলাম দিনছে এবং দুইজনে বেশি ভাই আমার হেও কিছু ভাই আমার খেয়ার আছে তিন দিন, দুজনেই করছি যে আমি তিন দিন চিন্তা করি, হ্যাঁ করছি আমি তিন দিন চিন্তা করি। এরপরে একজনে কয়েছে ভাই ঠিক আছে নিলাম, এখন আরেকজনে খেয়ার থাকবে। ওই দস্তারা রাজুলানি গুলাম নালা নহমা বিল খেয়ার দুশো স্নেহ গুলাম করি যায় ঈশ্বর পক্ষে দুরু কিনে কিয়া খেয়ার সত্যি ফারাজি আহা দুহমা একজন কিয়ে গেছে রাজি পালাই চালি লাখারি আগিয়ার উদ্দাহু ইন্দা বিহানিকা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন একজনে যখন হা কইছে তখন দ্বিতীয় জনের আর না কওয়ার কোনো সুযোগ। সাহেবানি বলেন যে না দ্বিতীয় ব্যক্তিও কইতে পারবে যে আমি নিলাম বা নিলাম না। ওয়ালা হাজাল খিলাফ খিয়ার লাই ইয়া খিয়ার ইয়া ইসি ইখতিলাফ করে খিয়ারে আয় বা ওকে দুইজনে কিনছে কিনে একজনে কিনছে আয়ের দরে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন যে পুরোটা আয়ের দর দুজনের এই আয়ের দরে দাওয়া হয়। আর সাহেবানি বলেন যে না আরেকজনে দাওয়া করে নাই ওইটা দাওয়া সাবেত হবে না। আর খেয়ার রুই একজনে দেখছে তাহলে দ্বিতীয় জনের খেয়ার সাবেত হবে না রুইয়া। এটা হলো সাহেবানি মাসলা। আর ইমাম আবু হানিফা বলেন যে একজনে দেখলে আরেকজনটা সাকিত হবে। ওয়ালা হাজাল খিলাফ ইসি ইখতিলাফ কর খেয়ারে রুইয়া তাও খেয়ারে আয়ের লাহুমা আন্না ইসবাত আল খিয়ারি লাহুমা ইসবাতুহু লিকুল্লি ওয়াহিদ মিনহুমা। সাহেবানির দলিল যে দুইজনের জন্য খেয়ার সাবেত করা এটা প্রত্যেকের জন্য খেয়ার সাবেত যে একজনে কইয়া ফেলাইলে আরেকজনের দিকটা হের লোকে যাই বুবে এটা হইতে পারে না। হের একটা হক হের একটা হক হের হকটা হের করবো হের হকটা হের করবো লাহুমা আন্না ইসবাত আল খিয়ারি লাহুমা। সাহেবেন কে দলিল হেকে দুনুকে নিয়ে খেয়ার কা সাবেত করনা ইসবাত লিকুল্লি ওয়াহিদ মিনহুমা উন দুনু মে সে হর এক কে লিয়ে খেয়ার কা সাবেত করনা তালা ইয়াসকুতু মা বি ইসকাতি সাহিবিহি। সে এক আপনি সাথী কে ইসকাত সে উসকা খেয়ার কে নি সাকেত নি কেন লিমা বি তালি হকি তাই তো ওই বেটা যে কইলো যে আমার খেয়ার আছে হে বেটা কোন দাম রইলো তার হক কি হয়ে যায় গেল বাতিল হয়ে গেল। লিমা ফি হিমিন তালি হক কি সে কি ইসকে আন্দর উসকে হক না বাতিল করনা হতা বলো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে أن المبيع قرضا ملكه غير معيب لعيب الشركة فلو رده أحد ما رده معيبا وفيه ضرر يرضى من زائد وليس من ضرورة إثبات الخيار لهما. الرضا برد أحدهما لتصور استماعهما على الرد. إمام أبو حنيفة رحمه الله عليه وسلم. زي أي بدا هي زي بدا غلام تا اكتا غلام تو بيتش دوي جونير كاس আর দুই জনের খেয়াল তাহলে এই গুলামটা যে এটা মিল্কিয়ত বায়ের একার না গুলামের মাঝে মিল্কিয়ত বায়ের একটা জিনিসের মধ্যে দুইজনের মিল্কিয়ত আসা এটার মাঝে এটাও একটা আয়ব তার একটা জিনিসের মাঝে দুইজনের মালিকানা আইসা যাওয়া এটাও ওই জিনিসটা কি হয়ে যায় তাই এই বেটার হাতের থেকে ভাইয়ের হাতের থেকে গুলাম দাবাই দিচ্ছে শিরকতে আয়ের থেকে মুক্ত অবস্থা শিরকতের আয়ের থেকে মুক্ত অবস্থা মানে একজনে যদি হা করলে আরেকজনের অধিকার রেখে দেন আর হ্যাঁ যদি না করে তাহলে এটার মধ্যে দুইজন শরীর হয়েছে একজন মা ভাইয়ের নিজে হইতেছে আরেকজন ওই যে বেটা নিতাছে সেই বেটা হইতেছে আর একজনে তো নিতাছে না অর্ধেকটা তো রয়ে যাইতেছে তাহলে শিরকতের আয়ের যুক্ত হয়ে মুভিটা তার হাতের থেকে বাইরে এসে শিরকতের আয়ের মুক্ত হয়ে এখন এটা শিরকতের আয়ের যুক্ত হয়ে আসে তাইলে এটার দ্বারা তো হ্যাঁ যদি অর্ধেকটা আরেকজনের কাছে বেচতে চায় তাহলে নিব তাহলে সে ক্ষতিগ্রস্ত হইতেছে না বেশি ক্ষতিগ্রস্ত হয়ে এই কারণে এটা ওয়ালাহু আন্নাল মুবিয়া খারাজান মিন কিহি গাইরা মাঈবিন বিআইবিশ শিরকা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কা দলিল হে কান্না নবী আখরাজান মিলকিহি মুবিন বা বায়েকে মিলকিয়ত সে নিকলা গাইরা মাঈবিন বি আইবি শিরকা শিরকতকে আয়েবকে বেগায় ফালাও রাদ্দাহু আহাদুহুমা রাদ্দাহু মাঈবান বিহি এহানা হেদে দুইজনে একজনে যদি রদ করে দেয় তাহলে রাদ্দাহু মাঈবান বিহি আয়েবের শিরকতের সাথে এটারে কি করা হইতেছে রদ করা হইতেছে ওয়ফিহি দররু ইলজামু যায় ওয়ফিহি ইলজামু দররিন যায় এর মধ্যে জররে যায়েদের ইলজাম হয়ে যাচ্ছে জররে যায়েদের وليس من ضرورة إثبات الخيار لهما কয় এই দুজনে তো একজনে হা কইলে আরেকজনে তারে সাবেত করে দেওয়ার কোনো দরকার নাই তো একজনে হা কইয়া পালাইলে আরেকজনে তো সাবেত করে দেওয়া এটার কোনো দরকার কারণ এইটা তো এই জায়গার মধ্যে সম্ভাবনা এই ধারণা হইতে পারে ঠিক আছে তাহলে দুজনে মিলে না করে দেও অথবা দুজনে মিলে হাকো দুজনে মিলে না করতে পারে দুজনে মিলে হাও করতে পারে এটা এই সুরত তো আছে এই জায়গার মধ্যে আর একজনে হা কইলে আরেকজনে না কইলে এই যে একটা সমস্যা এই সমস্যার থেকে মুক্ত হয়ে আসে ওয়ালাইসে মিন জরুরাতি ইসবাতিল খিয়ার ইলাহু আর আর রিজাউ বিরুদ্ধে আহাদি আর وليس من ضرورة إثبات الخيار لهما أو أن دونوں کے لیے خيار ثابت کرنا ضروری نہیں ہے الرضا برد احدهما کہ ان دونوں میں سے ایک رضا ہو لتدبر راضی ہو لتصور اجتماع ما الرد کہ دونوں رد پر اجتماع ہونے کا تصور کی وجہ سے অর্থাৎ হ্রদের উপরে উভয় তো একমত হইতে পারে এটা করে আসলেই তো পারে অতএব একজনের রেজা সাবিত করে আরেকজন তার রোধ করা এটা দরকার ওমাম বা আবদান আলান্নাহু খাব্বাজান আও আলান্নাহু খাব্বাজুন আও কাতিবুন আও কানা বিখিলাফি ফাল মুশতারি বিল খিয়ার ইনশা আখাযাহু বিজমি সামান ওয়া ইনশা একবেলা গোলাম কিনছে বাই দিতেছে কয়েকটা পাক্কা বাবুর্সি শমশের আলী অথবা কয়েকটা কাতে বসি সাপ পরে আনছে দে যে কলম ভাঙ্গা যা তেলা ফুকার মতন বাই অথবা রান দে এটা জালানে তিতা ওমান বা আবদান আলা আন্নাহু কাব্বাজ কাব্বাজ নাও কাতিবুন কিসিনে বেচা খ গুলা বা করি দা শর্ত পর কে এ কাব্বাজ হে রুটি পাকানি ওয়ালা আও কাতে ইয়া তো কাতে ও কানা বিখিলাফি কিন্তু মুস্তারি নেওয়ার পরে দেখা যায় রামদার র জানে না লেখা ল জানে ও কানা বিখিলাফি আর ও উসকে খেলাফ বল মুস্তারি বিল খিয়ার ইনশা আখাযাহু বিজমি সামান ওয়া ইনশা তারা মুস্তারি কো ইখতিয়ার হে কি চাহিয়ে উসকো লে জমি সামান সে আর আগার চাহিয়ে উসকো তরক কলিয়া না হাজ ওয়াসফুন মারগুবুন ফিহি এই যে গোলামের মাঝে কাতেব হওয়া খাব্বাজ হওয়া এটা এমন একটা গুণ যা প্রত্যাশা করতেছে মুস্তাকি লেয়ানা ওয়াসুল মারগুবুন ফিহি ইসলে কি এইসা ওয়াসু হে যে উসকে আন্দর রুগবত কিয়া যায় ফায়াস তাহিকু ফিল আকদ বিশর্ত সুতরাং মুস্তারি যখন শর্ত আরোপ করছে এই জাতীয় গোলাম পাওয়ার হকদার হয়েছে ফায়াস তাহিকু ফিল আকদ বিশর্ত শর্ত কি ওজা সে হ্যাঁ আকদ নিয়ে উসকা মুস্তাহিক সুম্মা ফাওয়াতু এখন তো পাইতেছে না তার খেলাপ পাইছে সুম্মা ফাওয়াতু ইউজিব তাহ এখন যেহেতু ওই শর্ত সহ পায় নাই সুতরাং মুস্তারি খিয়ার ওয়াজিব হবে খিয়ার পাইবে কারণ তার কাতেলের দরকার তার খাব্বাজের দরকার এই অন্যটা দিয়ে হ্যাঁ কাজ করতে পারবেন সুতরাং যদি নেন পুরা দামতে নেবেন আর যদি না নেন তাহলে ফেরত দিতে পারবেন কি আর হইব কারণ আপনার অস্পি মারকুট নেই যে অস্প চাইছিলেন ওই অস্প আচ্ছা সুমা পাওয়া তু ইউজিব তাহলে মা রাজিয়া বিহি দুনা সে ওই অস্প ছাড়া এটা এই গোলামরে নিতে সে রাজি হবে না এটা আসলে মূলত ওই আনোয়ার মধ্যে যদি ইখতিলাফ হয়ে যায় তাহলে এটা তাফাবুতটা যেটা হয় এটা কিল্লতে তাফাবুত, আর আজিনাসের মধ্যে যদি ইখতিলাফ হয় তাহলে এটা কিল্লতে তাফাবুতটা হয় যে এটা তাফাবুত। তো আনোয়ার মধ্যে ইখতিলাফ হলে তখন ওই জায়গার মধ্যে কি আর থাকে, ওই আনোয়া মানে অস্ত্রের মধ্যে ইখতিলাফ হয়েছে, আনোয়া মানে কি অস্ত্রের মধ্যে, আজনাসের মধ্যে যদি ইখতিলাফ হয় তাহলে এই জায়গার মধ্যে, আবার জিন্সের মধ্যে যদি ইখতিলাফ হয় তাহলে এটা তাফাবুতে ফাহেশ হয়ে যাবে। যেমন কইছে গোলাম পাইছে বান্দি এইটা হবে, তো কইছে বকরি পাইছে ফাঁডা, এইটার মধ্যে অস্ত্রের তাফাবুত হয়েছে, এটার মধ্যে আউসাফের হবে। তো গোলাম আর বান্দি দুইটা দুই জিনিস, একটার লগে রাত্রেবেলা হইতে থাকে আর একটার দ্বারা ঘরের মধ্যে কাম করে, দুই দুই দিন, আর ফাঁডা আর বকরি দুটার গোস্ত খায়, হাইওয়ানাত সালামতের কথা বলার পরে এটার মধ্যে আয়াত দেওয়া পাইছে, তাহলে ওই জায়গার মধ্যে তার ক্রিয়া কোনো মুভির মধ্যে যদি আয়াত থাকে তাহলে ফেরত দিতে পারে অথবা নিতে হইলে পুরা মূল্য নিতে ওয়াসার একা ফওয়াত ওয়াসি সালাম আর এইসা হো গে সালামত কা ওয়াস ফুত হো ওয়াই যা আখা যাহু বিজুমিস, সালামতের ওয়াস যদি ফুত হয় তাহলে ওই মুভিরে নিতে হয়, যা আখা যাহু বিজুমিস সামান লে তো জমি সামান সেল লিয়ান্নাল আউসাত লা ইকাবিলুহু শাইউ মিনাস সামান, ওয়াসফের মোকাবেলায় সামান আসে না, লিয়ান্নাল আউসাফ লা ইউকাবিলু হা শাইউ মিনাস সামান, ইসলিয়ে কি আউসাফ জো হ্যায় উসকে মোকাবেলা মে সামান নহি হোতা হ্যায়, লিকাউনি হা তাবিয়াতান ফিল আক্ত, ইসলিয়ে কি ওয়াসফ জো হ্যায় ইয়ে আক্ত কে তাবে হ্যায় আলামা উরিফা, জিসকো ইসসে পহলে ভি কিয়া কিয়া তারিফ কিয়া।